بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا ان الهكم لواحد শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো অতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের নিশ্চয় তোমাদের মাবুদ এক তিনি আসমানসমূহ জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা এবং পালন কর্তা উদয়াচল সমূহের الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে لا يسمعون الى الملأ الاعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب তারা ঊর্ধ্ব জগতের কোনো কিছু শ্রবণ করতে পারে না এবং চারদিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয় তাদেরকে বিতাড়নের উদ্দেশ্যে তাদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি তবে কেউ ছুঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাৎ ধাবন করে فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون আপনি তাদেরকে জিজ্ঞেস করুন তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা সৃষ্টি করেছি আমি তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে وَإِذَا ذُكِّرُوا لَا يَذْكُرُونَ وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ وَقَالُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বুঝে না তারা যখন কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে এবং বলে কিছুই নয় এ যে স্পষ্ট জাদু أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ قُلْ نَعَمْ وَأَنْتُمْ دَاخِرُونَ আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখনও কি আমরা পুনরুত্থিত হব আমাদের পিতৃপুরুষগণ কি বলুন হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত বস্তুত সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে দুর্ভাগ্য আমাদের এটাই তো প্রতিফল দিবস هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشروا الذين ظلموا وازواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم الى صراط الجحيم বলা হবে এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে একত্র করো গুনাহগারদেরকে তাদের দোষরদেরকে এবং যাদের ইবাদত তারা করত আল্লাহ ব্যতীত অতঃপর তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে এবং তাদেরকে থামাও তারা জিজ্ঞাসিত হবে তোমাদের কি হল যে তোমরা একে অপরের সাহায্য করছো না বরং তারা আজকের দিনে আত্মসমর্পণকারী কালু ইন্নক

সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল এবং বলল, আমি পীড়িত হতে যাচ্ছি। অতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল। অতঃপর সে তাদের দেবালয়ে গিয়ে ঢুকল এবং বলল, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হল যে কথা বলছ না? অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। তখন লোকজন তার দিকে ছুটে এল ভীত সন্ত্রস্ত পদে। সে বলল, তোমরা স্বহস্তে নির্মিত পাথরের পূজা করো কেন? অথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছো সবাইকে সৃষ্টি করেছেন। তারা বলল, এর জন্য একটি ভিত নির্মাণ করো এবং অতঃপর তাকে আগুনের স্তূপে নিক্ষেপ করো। অতঃপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম। সে বলল, আমি আমার পালন কর্তার দিকে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎপুত্র দান কর। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে জবেহ করছি, এখন তোমার অভিমত কি দেখো? সে বলল, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। যখন পিতা পুত্র উভয়ই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য সাহিত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম জবেহ করার জন্য এক মহান জন্তু। আমি তার জন্য এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনি ভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের। সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী। তাকে এবং ইসহাকে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী। ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم আমি অনুগ্রহ করেছিলাম মুসা ও হারুনের প্রতি। তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে। ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم আমি তাদেরকে সাহায্য করেছিলাম ফলে তারাই ছিল বিজয়ী আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى مُوسَى وَهَارُونَ আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে মুসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি তারা উভয় ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ নিশ্চয় ইলিয়াস ছিল রসুল যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা কি ভয় করো না أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ তোমরা কি বাআল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে যিনি আল্লাহ তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালন কর্তা অতপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ নয় وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى إِلْيَاسِينَ আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত وَإِنَّ لُوطًا لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ নিশ্চয়ই লূত ছিলেন রসূলগণের একজন যখন আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া সে অন্যদের সঙ্গে থেকে গিয়েছিল ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِمْ مُصْبِحِينَ وَبِاللَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম তোমরা তাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন করো ভোরবেলায় এবং সন্ধ্যায় তারপরেও কি তোমরা বুঝো না وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন যখন তিনি পালিয়ে বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন অতপর লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন অতপর একটি মাছ তাকে গিলে ফেলল তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون যদি তিনি আল্লাহর তসবিহ পাঠ না করতেন তবে তাকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো فنبذناه بالعراء وهو سقيم অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম তখন তিনি ছিলেন রুগ্ন وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى مائة ألف أو يزيدون আমি তার উপর এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম فآمنوا فمتعناهم إلى حين فاستفتهم ألربك البنات ولهم البنون তারা বিশ্বাস স্থাপন করল অতপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম এবার তাদেরকে জিজ্ঞেস করুন তোমার পালনকর্তার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কি পুত্র সন্তান আম খালাকনাল মালাইকাতা